একজন বলছে একজন মিডিয়া দাগা Abu Bakr Siddiq comandante. Continuo. Quando lo sta comandante? Quando lo sta? ڈھاکہ نام کیا عالمین ہے بیٹا نام بالی غلام مکیوان سرکنگا ڈھاکہ آسان مومن شاہی حجت اللہ بالا کا ہو تو آپ کر دن دیکھتا ہوں اختار عبدالصمد ڈھاکہ عبداللہ ڈھاکہ عبدالرحمان ٹنگائی مہدی حسن رسل احمد حضرت صاحب اللہ نور اللہ کا مقبول نور اللہ حبیب اللہ کنگال حبیب الرحمن ڈاکہ حبیب الرحمن شاہ عالم منجرم رضا کریم ڈنگائی مشرف حسین چپور ابو الحسن گلشاد ابو حسن نوکری مزان الرحمن اسلام بیواریا ذکر خاصة فصلى يقول قال عبد الجليل حاتم ابو سعود بن عبد الخالق عدد من جل فتاة بشكرة وذكر شدو تعالى عمر قد وذكر جل متوسطي ونید قوتا قال عبد الجليل حاتم শুধু নিজের কথা নিজের কোন একটা উক্তি যদি উল্লেখ করতেন মাসালার মধ্যে তাহলে উনি বোধ হয় কার আব্দুল জলিল আবার ইলা না বাদ তালাম ইজাতাহু বাদ আফাদি কুদ্দিস আসিলু বাইরে হাজির আবার ইলা কার রাদিয়াল্লাহু তাআলা ইন্তেহা উনি বলছেন যে কি কার আব্দুল জলিল কিন্তু উনি ইন্তেকাল করার পরে আমি লিখি না আমার ছাত্র আমি তার দলিল পেশ করলাম এখন আকুল না করেছে ইয়াকুল আকুল তো বলতে পারবে না আকুল পদ মতালের দিকে বলতে পারতো না ইয়াকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল আকুল مثبت طرف ہوا موجود اور کہا ہے ہوا مطلب مثبت طرف اس کو نے بغیر حال نو کے پوچھ سے یا کو بڑا بڑے کا ہوا سی ماتا تو سی رہے سے کہا بولا سارا ہوا اتنی دیر تو مجھے کیا ہے تب تو یہ ابھی نکلا سارا ہوا اتنی دیر تک مجھے تکلیف پہنچایا ابھی نکلا استعمال کر ہارجا سیدھا مذہب یہ مذہب کی پسندیدہ برتن سے یہ مذہب پسندیدہ تاکہ دلیل کی کرتے ہیں شیش اسی بارے یہ ہم لوگ یہ کہ وہ دلیل مذہب لے کو مختار ہیں اسے قضا کی نہایت ہے قضا شرع کیا ہے بھائی کی آخری کتاب کتاب آدم کا پھر انایا کے باب بھائی فرض تو تو وقت کے انایا میں جو پائے فرض ہے یہ نہیں ہم نے پڑھا ہے یہ مصنف عادت مصنف کی رکھنے کا فرمایا کہ اللہ کرے کبھی کو کہ ان کا ذکر ادیدا جب ذکر کرنے ادیدا کو اپن مختلف اور سنی یہ اعلی مقصد من دل کا ان جب اصل کون لگا تو اب ہوئے مقدر وان کان تقدم کبھی یہ اکثر ادیدا نقل اقوال جو اکثر جگہ میں کبھی کرتا کھولا ہوتا ہے جو ہے مضبوط کیا ہو آگ بھول جاتی ہے نیند نہیں آتی ہے کیا ہو سر یہ آپ کو کیا ہے دل کی آگ کھول دی دائرے آگ بند کر کرنے کے بعد دل کی آگ کھول جاتی ہے تو وہ ہو کر یہ مسئلہ کیا دوں دیکھو بھائی مینا مرزا کالا مسئلہ جون مشاہد بل یرد علماء ما ورنہا من البخارا والسمرقن جائے ادش کی ما ورنہا علماء کن کنا بخارا والسمرقن نہر جیہون نہر سیہون نہر فرات نہر جیہون نہر سیہون نہر کے فرات یہ تینوں نوزی اکھل بچے جرا بہت کرے تازی کے ما ورا النهار وما ما ورا النهار اركن جايهون سايهون ورا جايهون سايهون ورا نورا نودير اخي بس جلا بسواس کرے اے بسواس کے علماء کرام کے علماء ما ورا النهار علماء ما ورا النهار امام کے پانی جیسا امام کے امام اوانی میں انتر کے تاتے کے حقات ہوئے ششمت علماء کامیر کے خطر کر کے علماء مہاور منا انو اذا کالا فی دیاری دیاری میں آسنا مانجو جی ہر دیاری میں آسنی دیاری میں تلو دوشو کی قیادت میں قیادت نظر میں ملا دیتا ہے کیا کیا اس کا مقصد یہ لکھا سارے حضر میں بھی دیار بھی لکھا جب دیار بھی کا مقصد کیا ہے یونی تو بھی المدن اللہ تعالی যে মা বাবার নাহারে যে শহর করে আছে না, মা বাবার নাহারে মেঘনার কোন দিয়েছে, মেঘনার চতুর্থ দিকে সরনা কোন কোন মেঘনার সমস্ত পারমিতে স্বভাব না কোন কোন হত্যাকাণ্ড দিয়ে বর্তমান সমস্ত পারমিতে পারমিতে স্বভাব না কোন কোন স্থান মা বাবার নাহারে যে সমস্ত স্থানে স্বভাব করিতেছে যিনি এই সমস্ত শহরের গোলামায় ইসলামের নাম কেউ ভাই বলে কি দিয়ারেন, এগুলিকে বলা হয় দেব দিয়ারেন বলে কি মা বাবার নাহারে সরগুলি মা বাবার নাহারে সরগুলিকে বলা হয় বুঝাচ্ছে দাদা ইউফা মন্দির ফতুল কাদির ফতুল বুধ আসে ফতুল কাদির মতলা করার পরে আমাদের জেনে বাবুজি ক্ষেত্রে আছে যে কেরান উল্লেখ করলে আর আক্রমণের বিমা বৈজ্ঞান না বিমা হাদিসে জুড়ে হাদিসে থাকার বিমা পাবো বিমা রয়েছে কাদার কি নতাই আল্লাহ দিয়ে থাকার বিমা পাবো বিমা রয়ে না বিমা তালাম না বিমা রয়ে না হাদিসে কোনো দলিল যদি পেশ করে এবার পুনরায় যদি এই দলিলটাকে উল্লেখ করে দলিলকে মনার কাছে রাখে বিমা রয়ে না বিমা রয়ে না বিমা তালাম না বিমা বৈজ্ঞান না খুব কম লিমায় থাকার শব্দ খুব কম উল্লেখ করে দলের দিকে ছাড়া করতে গিয়েছে বিমা থাকার নাম বিমা তালাম না বিমা বাইয়ের না বিমা দেখান না বিমা গাওয়াই বিমা লব্ধ খুব কম ইস্তেমাল করে আর না হলো বিমা দেখান সাদা ইউ ফোনের প্রথম কাজী আর মাত্র মাসে ইব্রাহিম মুস্তাকিল বলে সবাই করে বলে আকি এই নকশায় কোন নির্বাচন ভিত্তিতে বর্ণন করছে যে এই মাসালা মধ্যে কোন একটা নদ গ্রহণ করছে, এই নকশের মধ্যে বুঝে নাও কোন ইল্লত এই ইল্লতকে উল্লেখ করে যে মোস্তাকের দলিল গ্রহণ করে মোস্তাকের দলিল মর্তাকির ভাই এটা দলিল নকশের মধ্যে যে ইল্লত আছে ইল্লতকে মোস্তাকের দলিল হিসেবে গ্রহণ করে কথা বুঝলো মস্তক হি নফসি দলিল মস্তক হি নফসি কি দলিল আন নফস এই নফসের মধ্যে যে ইল্লত কি কারণে নষ্ট আনছে এই মাসালার মধ্যে এই নষ্টা ব্যবহার করছে কোন ইল্লত ভিত্তিতে আনছে এই ইল্লতকে মোস্তাকের দলিল হিসেবে বয়ান করছেন এই জন্য এফাদাল ফায়দা তাই নেই কয়টা ফায়দা দেওয়ার জন্য দুই যায় একটা হচ্ছে নস বলছিলেন যে আমি আনোয়ার কাছে যত কিতাব আছে সেগুলো আমি দেখলে আসানি লিখতে পারবো যত এফতার ফতর কিতাবে ভুল ঘুরে গেলে নিম ঘুরে কত কিতাব তো ধরে যে কিল্লত জ্ঞাপন জ্ঞান যা থাকে সে হাজার বুঝলে কেন এমন প্রমুদ আছে আসলার আছে যেগুলি শর্ট ব্যানে বুঝলেন হেদায় বলতে বলেছেন খুব সুন্দর সুন্দর কিভাবে বলেন হুকুমের মধ্যে inclusive. হাজা দি আন্না কিসি আখির ইউনিভার্সিটি দলিল নি বাদা আন দিকটা তুলে দুলে নিমি বলে উনি কি করেন দুলে নিমি বাইন করবে তুমি কি করেন বাইন আন্নাহু হাইসু যাকাল আসমা আরাদা বিল সুলু ইমাম আন্নাহু যাকাল আসমা বুঝলে আস আস বুঝলে আসল করলে কেন যাকাল আসমা আসল মানে তাই বেন আসল বেন কোন কিতাব উদ্দেশ্য আরাদা বিল মকসুদ ইমাম মোহাম্মদ মকসুদ বিল ইমাম আবি আব্দুল্লাহ মোহাম্মদ হাসান শাইবানি আল হানফি কাজা বিশ্বরে মৌলানা আহমেদুদ্দিন কালা বি কাশফুল জুনুব আল আসল বিল কান ইস্তাসুল ইমাম আবি ইউসুফ মাহু ওয়াল মুআল্লিফুল মারদ আল মকসুদ যে ইমাম আবি ইউসুফ দিনি কার ছাত্র ছিল আবু হানিফা কানে ইস্তাসুল ইমাম আবি ইউসুফ তিনি ইমাম আবি ইউসুফ আর বাকি কাজ নুকসান বর্ষণ রক্ষে কাবার হবে এগুলি ইয়াদ করলেন এইগুলি হেজমালিয়া তো ধ্যান নিশ্চিন হয়ে যায় সাহেব হেদায়ত কিতাবের হেজমালি হয়েছে তার না ধ্যান নিশ্চিন হয়ে যায় ওনার কিতাবের চলতে রাখছে ওনার কি এটা পরিপূর্ণ ধ্যান নিশ্চিন হয়ে যাবে যদি এইগুলি আপনারা কী করেন একটু দেখেন আপনারা পড়ান না পড়া জানি না কোন মাথায় করতেন পড়া আমাদের উস্তাদের মানা আউলাতন সাহ ওই যে বাবনগরী যে আসছিলেন যে বড় মাতকে কারণ ছিলেন যে আমরা এবার সব করবেন যে মেসকাত মেসকাতের সভা নিয়েছেন আদি সাহ এই কিতাব লেখার পরে কারণ জমন্দর এক মাস্কার দেওয়ার পরে জমন্দর মামাই তারা নতুন দিকে বাঙালি কি এরকম সহ লিখতে পারে বাঙালি কি এরকম সহ লিখতে পারে কাজ হয়েছে কারাত করবে ইমামের মধ্যে ইমাম আমার বিশ্বে কারাত কোন দায়িত্ব হালাল না হারাম আনা তো হারাম সাহাবে পর যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে দিতে পারবো একশোটা দলিল ব্যয় করছেন ষাটটা দলিল রাত্রি উনি বলতেন যে মুরগ বিক্রি করা নাইট্রাল মুরগ নাইট্রা বিক্রি করে না এটা যায় না কেন উনি একটা দৃষ্টান্ত দিয়েছেন দেখো সামনে কাদা আছে ঠিক না হালকা টাচ করে তৈরি বোঝাচ্ছে কি আত্মবাদ তার শরীরকে হালকাও করতে পারে আবার বুদ্ধিও করতে পারে কতদিন না আত্মস্থ ব্যক্ত হলো না কবি বেশি হওয়ার কি আছে আশঙ্কা আছে এই জন্য শরীরকে গ্রহণ করে এই আলোচনা প্রভুদের হেদায় সারা সরবরাহ আমাদের কি এই মিশাল বানিয়ে উঠেছে দাইন আর আইনের মধ্যে পার্থক্য আচ্ছা হেদায় সারা নির্ধারিত করা দ্বারা নির্ধারিত হয়ে যায় এটাকে কি বলা হয় আইন তুমি গেলা একটা কলমের লেগে কলমটা দরদার ঠিক করল তারপরে এই কোম্পানি একটা কলম দিলে কলম বেড়া দিলে দাম বেশি ব্যক্তি দেয় না তাই নিয়ে তাই নিশুন আমার তো নিয়ে গেল নাগার থেকে গাড়ি দিয়া বড় লোক এসছে রে বাড়িতে গেলাম গেলাম মাস পাঁচশোটি জন্য হাজার জন্য দশ দশ করে বড় হয়ে এর মাস্টার দাম কত বলেন হ্যাঁ এরা তো সুন্দর করে বসে বেশি মান দেখতে বলে হুজুর হ্যাঁ গাড়ি দিয়ে আনো ব্যাট বলে নরম হয়ে দিয়ে তো বলবে কত দেয় ঠিক আছে দেখ এই পাঁচশো টাকা তো এই দিবে এই পাঁচশো টাকা দেবে পাঁচশো টাকা দেবে একশো টাকা পাঁচশো টাকা মানে তিন মেসি করছে নিবে না নির্ধারিত হয় উনি আমাদেরকে আমরা যে হজুরের কাছে আমরা ছড়া দেখছে না তালিম তালিম করছেন না ছড়া আছে না উনি বলতেন উনি অনেকগুলি কিতাবের ইয়ে কোন আজাদি যে লব্ধের অর্থ বস্তু আসবে আমাদের আয় দুশো মুসলমানের খাবে দেখো হ্যাঁ সবুজ জেলা ব্যাপার কি আমার সাথে দুশ্মনি আছে কেন তাহলে বলতেছে ওই ব্যক্তির কাছে পাস করছিল একবার দুই বছর সে আমার করছি তেমন হাতাধারে একটা নিয়ম কি ফেঁকা ঘন্টা ফেঁকা উসুর ঘন্টা উসুর নহর ঘন্টা নহর উনি বলতেন যে এটা সালেসের বাইরে ফাঁসের জন্য কয়েকটা মুকাদ্দমা আছে বলে মুকাদ্দমা বলে আমি সাজাইতে পারি নাই ওটি হয়তো মানা মুক্তি আজিল সব মরহুম উনি মনে গেছে বলে আমি মতলবের জিনিসটা বুঝে আসতেছে না এজন তাদের গুরুত্ব পোষা পাই যত বছর পড়াইতে কেউ বলতেন যে আমি তখন আমি চুলের একটা ভুল পড়ান থেকে ভুল ফলন থেকে মাছ সবার বুঝো আসলে যে কোনো একটা উস্তাদের কাছে বুঝে না যে হুজুর আমার কাছে সবটা রাখে সদ হইতেছে আর হাজারো মানুষ আমার কথা শুনে পথার হইতে হবে। এজন্যই আমি অত বলছি কিছু বলার কোন দরকার ছিল না। আমার এই উস্তাদে এই মিনহা মিনহাকে পড়াইছে এই হিসাবে আমার কোন আমি দিছি যে ব্যক্তি এগুলি তো আপনার করা হয় না, এগুলি করাইতেছেন কেন? আপনাদের ফায়দা হবে, আমারও ফায়দা হবে।